আয়াত আছে না একটা, লাইসা যে তাওবাতুল্লাযীনা ইয়ামালুনা ইন্নামা তাওবাতুল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবু আলাইহি মিন করিবি ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহি نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله انما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم وان العلماء ورثة الانبياء وان الانبياء لم يورثوا دينارا ولا درهما انما ورثوا العلم فمن اخذه اخذ بحظ وافر قال عليه الصلاة والسلام يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام حضرت علماء کرام আমাদের এখানের বাসাটা যেহেতু একটা খুসুসি মজলিস উলামায়ে কেরামের, এই কারণে এখানের আলোচনা সর্বসাধারণ মুসলমানে বুঝার মতো আলোচনা হওয়ার দরকার মনে করি না আমি। শুধু উলামায়ে কেরামদের দায়িত্ব এবং গুরুত্বটা নিয়ে এই আলোচনা করার বেশি জরুরত মনে করি আমি। সব সমাজের জন্যই যেমন ভাবে শিক্ষিতরা হয় অশিক্ষিতদের জন্য পরিচালক, মুসলমান ও মুসলমান নির্বিশেষে দুনিয়ার যে কোনো দেশে যে কোনো সমাজে যে কোনো ধর্মাবলম্বীদের শিক্ষিতরাই হয় অশিক্ষিতদের পরিচালক, ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যে আলেমগণই গোটা মুসলিম জাতির পরিচালক। আলিম যেদিকে চলবেন গোটা মুসলিম জাতি ওইদিকে চলতে বাধ্য, আলেম যেদিকে চলবেন না ওইদিকে আওয়াম মুসলমান ইচ্ছা থাকলেও চলতে পারবে না। মাসালান আলিম যদি মসজিদে যান না, নামাজ পড়ান না, তাহলে আওয়ামরা মসজিদে যাইবে না, জামাত হবে না। আলেমরা মসজিদে গিয়ে নামাজ পড়াইয়াই আওয়াম যেতে চায় না, আলমরা যদি যান না তারা যাবেই না। কাজেই গোটা মুসলমান সমাজের পরিচালক হইলেন আলেম, আলেমগণ হইলেন গাড়ির ইঞ্জিনের মতো, ইঞ্জিন যেদিকে যাবে গাড়ি সেই দিকে যাইতে বাধ্য, ইঞ্জিন চললে গাড়ি চলতে বাধ্য, ইঞ্জিন বন্ধ থাকলে গাড়ি বন্ধ থাকতে বাধ্য, ইঞ্জিন কোন দিকে না গেলে গাড়ি কোন দিকে যেতে পারে। আলেমরা হইলেন গোটা মুসলমান সমাজ নামক গাড়ির ইঞ্জিন, ইঞ্জিন স্টার্ট দিয়া ইচ্ছা করলে গাড়ি সামন দিকেও চালানো যায়, ইচ্ছা করলে গাড়ি পিছন দিকেও চালানো যায়। ঠিক তেমনিভাবে আলেমগণ ইচ্ছা করলে জাতিটাকে আগাইয়াও নিতে পারেন, জাতিটাকে পিছাইয়াও দিতে পারেন, যা আলেমদের ইচ্ছার উপর নির্ভর করে। আলেম যদি হকপন্থী হন, হকানি হন, তাহলে জাতি নামের গাড়িটারে তরক্কির দিকে আগাইয়া নিয়ে যাবেন। আলেম যদি ভ্রান্তপন্থী হন, বাতিল হন, উলামায়ে সু যদি হয়, জাতি নামের গাড়িটাকে পিছন দিকে নিয়ে যাবে, অবনতির দিকে নিয়ে যাবে। স্বাভাবিক এই নিয়মের ব্যতিক্রম হওয়ার কল্পনাও করা যায়। মুসলিম জাতির উন্নতির জন্য হক্কানি উলামায়ে কেরামের দরকার। হক্কানি উলামায়ে কেরাম ছাড়া আলেমরা যদি উলামায়ে সু হইয়া যায়, বাতিলপন্থী হইয়া যায়, এই মুসলমান জাতি নামক গাড়িটা পিছন দিকে যাইতে বাধ্য, এটা সামন দিকে যাবে, দূরের কথা, দাঁড়াইয়াও থাকতে পারবে না, পিছন দিকেই যাবে। এই জন্য আলিম সমাজ যে জাতির পরিচালক, এই বিষয়টা আমাদের সকলের অন্তরের অনুভূতি আসতে হবে। আমরা প্রত্যেকেই মনে করতে হবে, আমি একজন ড্রাইভার, আমার অধীনে গাড়ি আছে, প্যাসেঞ্জার আছে, এই এরা কোন দিকে যাবে না যাবে এটা নির্ভর করে আমার হাতে, সুতরাং আমার এই গুরু দায়িত্বটা পালন করতে হবে। প্রত্যেক আলেমের এই দায়িত্ব বোধ থাকতে হবে। বাকি রইল আলেম কাকে বলে, সমাজের দৃষ্টিতে আলেম একরকম, আল্লাহর দৃষ্টিতে আলেম একরকম, সমাজের পরিভাষায় আলেমের ডেফিনেশন একরকম, আল্লাহর দৃষ্টিতে আলেমের ডেফিনেশন একরকম। সমাজের দৃষ্টিতে আলেমের ডেফিনেশন হল কুরআন হাদিসের এলেম যাদের কাছে আছে তারা আলেম, যাদের কাছে কুরআন হাদিসের এলেম নাই তারা আলেম না, সমাজে বস এই পর্যন্তই আলেম চিনে, সমাজে এর চেয়ে বেশি আলেম চিনে না, বরং অশিক্ষিত সমাজে এতটুকু আলেম আছে না, কুরআন হাদিসের এলিম তার কাছে আছে কি নাই এই মাপকাঠি দিয়েও আলেম ছিলেন। আলেমের বেশ ধারণ করলে, আলেমের মতো চালচলন হইলে, আলেমের মতো কথাবার্তা বললে সমাজে অনেকে অনেক সময় একে আলেম মনে করে, এটা ঠিক না, এটা ভুল। আলেমের বেশ ধারণ করলে, আলেমের মতো চালচলন হইলে, আলেমের মতো কথাবার্তা করলে, এমনকি আলেমের মতো আমল করলেও যদি কুরআন হাদিসের এলেম না থাকে তাহলে তারা আলেম মনে করা ভুল। মূর্খ সমাজ এইরকম লোকেও আলেম মনে করে, আমি ওদের কথা বলতেছি, অন্তত সচেতন আওয়াম সমাজ তারা মনে করে যে কুরআন হাদিসের এলেম যাদের কাছে আছে তারা আলেম, ঠিক আছে এদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের দৃষ্টিতে কুরআন হাদিসের এলিম যাদের কাছে আছে তারাও আলেম নয়, আমি এটা বলতে চাই। সমাজের দৃষ্টিতে যাদের কাছে কুরআন হাদিসের এলিম আছে তারা আলেম, আল্লাহর দৃষ্টিতে কুরআন হাদিসের এলিম যাদের কাছে আছে তারাও আলেম নয়, বরং আল্লাহর দৃষ্টিতে আলেম শুধু তারা যারা কুরআন হাদিস যেভাবে চলতে বলে সেইভাবে যারা চলে, শুধু আল্লাহ তাদেরকে আলেম বলে। সুধা কথায় সহজ সরল ভাষায় বলতে গেলে আওয়াম লোকে জাননেওয়ালাকে আলেম বলে আর আল্লাহ মাননেওয়ালাকে আলেম বলেন। আমরা আল্লাহর দৃষ্টিতে আলেম হইতে গেলে শুধু কোরআন হাদিসের জাননেওয়ালা হইলেই চলবে না, কোরআন হাদিসের মাননেওয়ালা হইতে হবে। আমরা যারা কুরআন হাদিসের এলিম শিখছি আওয়ামের দৃষ্টিতে আমরা আলেম হইছি, আল্লাহর দৃষ্টিতে আমাদের আলেম হইতে হবে যদি জাতির ইঞ্জিন হইতে চাই, যদি জাতির ড্রাইভার হইতে চাই। তাহলে শুধু আওয়ামের দৃষ্টিতে আলেম থাকলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আমাদের আলেম হইতে হবে। এ ব্যাপারে আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করছি এদিকে আল্লাহ পরিষ্কার ভাষায় এই কথাটার দিকে ইঙ্গিত করে দিচ্ছেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। এর বিভিন্ন মর্ম হইতে পারে, এক সহজ সরল মর্ম এটাও যে আল্লাহকে ভয় করে যারা চলে শুধুমাত্র তারাই উলামাদের অন্তর্ভুক্ত হইতে পারে। খুদা বিরুতা যে কাদের দ্বারা আল্লাহর দরবারে শাস্তি হবে, এই কাজকে যারা পরিহার করে চলে, বর্জন করে চলে, তাদের দৃষ্টি তারাই শুধু আল্লাহর দৃষ্টিতে আলিম হইতে পারে। এই কারণে তাকুয়া বা খুদা বিরুতা যে কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে তাকুয়া বা খুদা বিরুতা অর্জন হইলে তিনি আল্লাহর দৃষ্টিতে আলিমগণ্য হইতে পারেন। তাকুয়া জিনিসটা কি এটাও আপনাদের জানা থাকার কথা, আমি স্মরণ করাই দিই শুধু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তাকুয়া কি জিনিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের সোজা জবাব না দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন আপনি কি কাঁটাদার গাছের জঙ্গল দেখেছেন কোনদিন, যে জঙ্গল কাঁটাওয়ালা গাছে বা? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞেস করলেন এরকম জঙ্গলে দিয়া কি গেছেন কোনদিন, উমর বলেন গেছি। উবাই জিজ্ঞাসা করলেন, কাঁটাতার গাছে বড়া জঙ্গলে দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন এই জঙ্গলের কোনো কাঁটা আমার গায়ে না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম হইল তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই আল্লাহর নাফরমানি মূলক কার্যকলাপে ভরপুর একটা কাঁটাতার গাছের জঙ্গল। দুনিয়াটা হইল একটা জঙ্গলের মতো, আর সকল প্রকার পাপ আচারে লিপ্ত মানুষগুলি হইল এক একটা কাঁটাদার গাছের মতো, আর সকল প্রকার পাপগুলি হইল এই গাছের এক একটা কাঁটার মতো। এই দুনিয়া নামের জঙ্গলটার মধ্যে এই পাপিষ্ট মানুষের সমাজে এই পাপাচারের ভিতর দিয়ে আমাকে চলতে হবে যেন এই পাপিষ্টের কোন পাপাচার আমার মধ্যে না আসে। এই অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করতে পারলে তাকওয়া আছে। এই গুণটা যদি আমাদের মধ্যে আসে তাহলে ওই আল্লাহর খাসিয়াত আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকল, তখন আমরা শুধু এলিমওয়ালা হইব না, সাথে সাথে আমরা আমলওয়ালা হইব। তখন আল্লাহর দৃষ্টিতেও আমরা আলেমদের অন্তর্ভুক্ত হইতে পারব। আরেকটা বাইরে আল্লাহ ফকরব্বুল আলমীর এই মর্মে সুরায় নিসার ১৭ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীম। এর আগের আয়াতে আল্লাহ বলছেন, অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, লাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, হ্যাঁ ওই সমস্ত লোকের তওবা নয় যারা পাপাচার কইরেই চলে সারা জীবন ভর, তারপর যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে তওবা করলাম। যে সমস্ত লোকে জীবন ভর গুনার কাজ কইরেই থাকে, তাকওয়ার পথে আসে না, এরা যখন মৃত্যু জাতের সামনে যখন উপস্থিত হয় তখন বলে তওবা করলাম, আল্লাহ বলেন এদের তওবা তওবা নয়। কাজেই এখানে রায়াতে বলতেছেন কাদের তওবা তওবা, ইন্নামাত তাওবাতু আল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, তওবা হইল তাদের তওবা তওবা যারা গুনার কাজ করে জাহালতের কারণে, গুনার কাজ করে জাহালতের কারণে। এই কথাটার ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখছেন, একজন মানুষ কোরআন হাদিসের এলেমওয়ালা, এই কাজটা যে গুনার কাজ এটা সে জানে, এরপরও এই কাজটা করে কেন? লিখছেন এই মুহূর্তে তার মধ্যে সিফতে এলেম রইল না, সে জাহালতের সিফতে চলে গেল। একজন আলেম যদি মদ খায়, একজন কোরআন হাদিস পড়ে টাইটেল পাস করলো একজন মৌলানা সাহেব যদি মদ খায়, যেই মুহূর্তে মদ খাইল সে, এই মুহূর্তে সে আর আলেম রইল না, সে জাহেল হয়ে গেল। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, লিল্লাযীন ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, গুনার কাজ যখনই করবে মানুষ যত বড় আলেম হোক ঠিক এই মুহূর্তে সে জাহেল হয়ে যায়। যত বড় আলেমই হোক যখন কোন গুনার কাজে লিপ্ত হইবে, গুনার কাজে লিপ্ত হওয়ার মুহূর্তে সে আলেম থাকে না, সে জাহেল হয়ে যায়। বাকি রইল প্রশ্ন, সে আলেম থাকলো না কিভাবে? সে তো জানতেছে আমি এটা হারাম করতেছি। একজন আলেম জানে মদ খাওয়া হারাম, জেনে শুনেই মদ খাইতেছে, জানে তো সে হারাম, তাহলে আলেম রইল না কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসির নিকাম লিখছেন এই কথা, যে এটার বিধান জানার দৃষ্টিভঙ্গিতে তাকে জাহাল বলেছে। বিধান তো একজন আওয়ামে জানতে পারে, কোরআন হাদিস পড়ে না, সেও জানে মদ খাওয়া হারাম। এখানে কোন দৃষ্টিভঙ্গিতে মদ পানকারী বা গুনায় লিপ্ত ব্যক্তিকে জাহিল বলা হয়েছে? জাহিল বলা হয়েছে এর পরিণাম সম্পর্কে যার অন্তরে ভয় নাই, তারে আলেম বলা হয়েছে। তুমি জানো নি এর পরিণাম কি? তুমি জানো কি এর পরিণাম কি? এই পরিণাম সম্পর্কে জানার মতো জানে না, পরিণাম সম্পর্কে বুঝার মতো বুঝে না, তার ভয়াবহ পরিণতিটার কথা অন্তরে স্থান দিতে পারে না। এই কারণে এখানে ইয়ামালুনা সুআ বিজাহালাতিন বলা হয়েছে, জাহালতের কারণে গুনার কাজ করে। সুদা কথায় সূরায়ে নিসার 17 নম্বর আয়াতে গুনার কাজে লিপ্ত ব্যক্তির সিফত এলিম বলা হয়েছে না, গুনার কাজে লিপ্ত ব্যক্তির সিফত জাহালত বলা হয়েছে। গুনায় লিপ্ত লোক আলিম নয়, গুনায় লিপ্ত লোক জাহেল। সুতরাং এই আয়াতের তফসিরের দ্বারা একথা পরিষ্কার হইয়া গেল যে আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে সিফতে তাকওয়ার সাথে মুত্তাসিফ হইতে হবে এবং আল্লাহ বিরুতা অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, অর্থাৎ সকল প্রকার গুনার পথ পরিহার করে চলতে হবে। তখন আমি আল্লাহর দৃষ্টিতে আলেম হইলাম, আমার জন্য সম্ভব জাতির ইঞ্জিন হওয়া, আমার জন্য সম্ভব এই জাতির ড্রাইভার হওয়া। কাজেই এটা সহজ ব্যাপার নয়। আমি আনুষ্ঠানিকভাবে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করলাম, ধারাবাহিকভাবে কিতাবগুলি শিখলাম, ফরাগুলি শিখলাম, পরীক্ষা দিলাম, আর পরীক্ষায় ফাস করে একটা সার্টিফিকেট নিয়ে গেলাম, বস আমি জাতির কর্ণধার হয়ে গেলাম। ব্যাপারটা এইরকম নয়, এটা সম্ভবপর নয়। তাই মাদ্রাসাইলে আনুষ্ঠানিক লেখাপড়া করে টাইটেল ফাস করে মৌলানা সাহেব হয়ে যাওয়া খুব সহজ ব্যাপার, কিন্তু যে আলেম হইলে জাতির চালক হবে ওই আলিম হওয়া সহজ ব্যাপার না। এইটা শুধু আনুষ্ঠানিক এলিমের দ্বারা হয় না, এটা খুদা বিরুতার দ্বারা হয়। এই জন্য আমরা যে আলেম সমাজ, যে আমরা জাতির পরিচালক, সত্যিকারের অর্থে আল্লাহর দৃষ্টিতে আমাদের আলেম হইতে হবে, তখন আমরা জাতির পরিচালক হইব। এবং ওইটা অর্জন করার একমাত্র পথ হইল খুদা বিরুতার পথ, তাকওয়ার পথ, সকল প্রকার গুণা পরিহার করিয়া জীবনযাপনের পথ। এই পথটা অবলম্বন করলে আমরা ওই আলেম হইলাম যে আলেমগণ সমাজের পরিচালক, যে আলেমগণ গোটা বিশ্ব, বিশ্বের মুসলমান নয় সমস্ত বিশ্ববাসী মানুষের জন্য ওই আলেম সমাজ হবে পরিচালক। এই জন্য আমাদের সর্বপ্রথম দায়িত্ব হইল এটা। দ্বিতীয় কথা হইল, আমরা যে সমাজে আসছি বর্তমান দুনিয়াতে, এই সমাজে সকল প্রকার ক্ষুদাদ্রোহিতার বন্যায় প্লাবিত, বন্যায় ভাসিয়া যেতেছে দুনিয়াটা ক্ষুদাদ্রোহিতায়। শুধু ক্ষুদাদ্রোহিতা না, মানবতা বিধ্বংসীও। যে সমস্ত পাপ আচারের দ্বারা মানবতা ধ্বংস হয়, মানবতা রক্ষা হয়, এই সমস্ত পাপ আচারের বন্যায় গোটা দুনিয়াটা প্লাবিত। যে সমস্ত কাজের দ্বারা আল্লাহ নারাজ হন, আল্লাহর নাফরমানি কাজের দ্বারা দুনিয়াটা প্লাবিত। এই যে একটা বৈরী পরিবেশে, একটা প্রতিকূল পরিবেশে আমরা এই দুনিয়াতে আসলাম। এখানে আসার পরে যদি আগে নিজেকে গঠন করে নিতে পারি, নিজেকে যদি আমি আল্লাহর দৃষ্টিতে আলেম হিসাবে সাব্যস্ত করে নিতে পারি, সাথে সাথেই প্রশ্ন আসবে যে এই বৈরী সমাজে আমার দায়িত্ব কি। এই এই সমাজে, এই উল্টা সমাজে যে আমি আসলাম, যে সমাজের প্রতি লাখের 99,999 জন মানুষ মানবতা বিধ্বংসী কাজে লিপ্ত, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এই সমাজে আমার করণীয় কি? দুই নম্বর দায়িত্ব। প্রথম দায়িত্ব হইল আমার আল্লাহর দৃষ্টিতে আমি নিজেকে, আমাকে আলিম হিসাবে প্রতিষ্ঠিত করে নিতে হবে। এটা ফত হইল। এটা যখন প্রথম দায়িত্ব আমার শেষ হইল, প্রথম দায়িত্ব শেষ হওয়ার আগে দুই নম্বর দায়িত্ব নিলে আরো হিতে বিপরীত হবে। যেই ব্যক্তি মেডিকেল কলেজে লেখাপড়া করল না, ডাক্তারি সার্টিফিকেট লাভ করল না, এই ব্যক্তি যদি চিকিৎসক সাজে, তাহলে তার হাতে রোগীদের যেমন 12টা বাজতে বাধ্য, ঠিক তেমনি ভাবে যারা সমাজের দৃষ্টিতে আলেম হইল কিন্তু আল্লাহর দৃষ্টিতে আলেম হইল না, এরা যদি হাদিয়ে কৌম সাজে, এদের হাতে কৌমের সেই রকম 12টা বাজতে বাধ্য। যে সহজ ব্যাপার, এটা এমন একটা কঠিন ব্যাপার না যেটা লেকচার বক্তৃতা বুঝাইতে হয়। এটা একটু সামান্য, একটু একটু মানে কমন সেন্স থাকলেই বোঝা যায় যে এই জাতি এই আলেমের হাতে ধ্বংস হইতে পারিত। সুতরাং আমরা প্রথম দায়িত্ব হল যে আমরা যেন দায়িত্ব ফালনের যোগ্যতা অর্জন করে নিতে পারি, আল্লাহর দৃষ্টিতে যেন আমরা আলেম হইতে পারি। প্রথম দায়িত্ব, প্রথম দায়িত্ব ফালন না করে যদি কেউ হা দিয়ে কৌম সাজে, তাহলে তার এই এদের এদের অবস্থা বর্ণনা করে এক কবি বলছেন, হুদাতুদ্দিন কাদ্দাল্লু, হুদাতুদ্দিন কাদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদ্দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। যারা ছিল হাদিয়ে কৌম তারাই গুমরা হয়ে গেছে, আর তাদের গুমরাহির কারণে তাদের ক্ষতিগ্রস্ততা প্রকাশ হইয়া গেছে সমাজে। ওয়া বাউদ্দিন বিদ্দুনিয়া, এরা দিন বিক্রি করে ফেলাইছে দুনিয়ার বিনিময়ে, এরা দুনিয়া কিনে আর নিজের দিন বেছে। উলামায়ে সুর কাজে এরা, আমি যদি উলামায়ে সুর দপ্তরে নাম লেখাই তাহলে আমার কাজই হবে আমার দিন বিক্রি করা আর দুনিয়া খরিদ করা, দুনিয়াদারদের দরবারে চাপলুসি করা, দুনিয়াদারদের তলভিবাহক হওয়া, দুনিয়াদারদের খুশামত তুসামত করা, আর আমার দিন তার কাছে বিক্রি করিয়া দিয়া তার দুনিয়া আমার গ্রহণ করা। অথচ এটা কখনো সম্ভব নয় যার সমস্ত মানুষ দিন নিয়া দুনিয়াদারদের কাছে যায় এই উদ্দেশ্যে যে তার দুনিয়া আমি নেব আর আমার দিন তাকে দেব, এই উদ্দেশ্যে যে সমস্ত দিনদারেরা দিন নিয়া দুনিয়াদারের কাছে যায় এরার এই উদ্দেশ্য বিফল যাইতে বাধ্য। কিরকম? দুনিয়াদারেরা এদের কাছ থেকে দিন গ্রহণ করে না, বরং দুনিয়াদারদের দুনিয়ার একটা অংশ এই সমস্ত আলেমদেরকে দিয়া এদের এদের দিনটা গ্রহণ করে না, এদের দিনটা খরিদ কিরা ফেলে। গ্রহণ করা আর খরিদ করা এক জিনিস না। আমি দুনিয়াদারদের কাছে গেলাম, গিয়া বললাম যে ভাই নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। ওই লোকে আমারে মোটা অঙ্কের কিছু টাকা হাদিয়া দিয়া বলল যে নামাজ না পড়েও না যাতে কোন পথ আছে কিনা ওইটা বলেন। তখন যদি আমি বলি হ্যাঁ নামাজ না পড়েও আল্লাহ, নামাজ না পড়লেও আল্লাহ মাফ করে দিতে পারে, ওই টাকা নিলাম তার কাছে, তার দুনিয়া আমি গ্রহণ করলাম কিন্তু আমার দিন তারে গ্রহণ করাইলাম না, বরং আমার দিন তার সাথে বিক্রি করে দিলাম। এটাই হয় দুনিয়াদার আলেমদের পরিণতি। নিজেদের দুনিয়াদারদের কাছ থেকে কিছু দুনিয়া গ্রহণ করতে পারে কিন্তু নিজের দিন তাকে গ্রহণ করাইতে পারে না, বরং এই দুনিয়ার যে অংশ গ্রহণ করলো তার কাছ থেকে এর বিনিময়ে নিজের দিনটাকে বিক্রি করে দেয়। 96 সনে আমি কুয়েত গেছিলাম, তখন এখানে এক শেখ আমারে কইল যে আমাদের অফিসে আসেন, এসে শুধু একটা কথা বলবেন যে আমি কোনো মজা মানি না। আমি জিজ্ঞেস করলাম এই কথাটা বললে কি হবে, বলল এই কথাটা বললে আপনি সারা জীবন ভর বিনা পয়সায় ফ্রি টিকিট পাইবেন, কুয়েতে আসতে পারবেন প্রতি বছরে বছরে, আপনি যত লাখ টাকায় মসজিদ বানাইতে চান টাকা অফিস বহন করবে, যত কোটি টাকায় মাদ্রাসা বানাইতে চান টাকা অফিস বহন করবে, আপনি যত কোটি টাকার বাড়ি বানাইতে চান আমাদের অফিস থেকে এই টাকাগুলি বহন করা হবে। আমি বললাম তখন তো তোমার কাছে আমার দিন বিক্রি করে দিলাম, তাহলে দিন বিক্রি করে দিলে আমি মসজিদ দিয়ে কি করবো, মাদ্রাসা দিয়ে কি করবো, আমি বাড়িতে থেকে কি করবো, তার দাম আদিন গ্রহণ করে আমি তারা ভেবে যাইনি। এই ঘটনাটা এই জন্য বললাম যে দিন বিক্রি কোন জিনিসটাকে বলে, যে আমার দিন তারে গ্রহণ করাইতে পারলাম না বরং তারেও বদিন বানাইলাম আর আমার দিনেরও নোকসান ঘটাইলাম শুধু দুনিয়ার লুবে ফুরে। এই কারণে উলামায়ে সুর দপ্তরে নাম লেখাইলে আমি যদি আল্লাহর দৃষ্টিতে আলিম হইতে না পারি তাহলে অত তো আমি যদি হা দিয়ে কম বনি তাহলে এরকম দিন বিক্রি করে নেওয়ালা ছাড়া আমার দ্বারা আর কিছু হওয়া সম্ভব হবে না। এই কারণে আলেমদের জন্য প্রথম দায়িত্ব হল যে আমি টাইটেল ভাস করছি সমাজের দৃষ্টিতে আলিম হয়েছি, এটা আমার প্রথম দায়িত্ব আদায় হয়েছে না, আমার প্রথম দায়িত্ব হল আমি আল্লাহর কাছে যেন আমি আলিম হতে পারি প্রথম। তারপরে হইল দুই নম্বর দায়িত্ব, এই বৈরী পরিবেশে যে আমি আসলাম, যে দুনিয়াতে লাখের মধ্যে নয় কোটির মধ্যে 99,99,999 জন মানুষ মানবতা বিরোধী এবং ক্ষুধা বিরোধী, এই সমাজে আমার করণীয় কি? এখানে আমার দুইটা করণীয় আছে, এই দুইটা করণীয় আলেম। প্রথম দায়িত্ব হল আমি আল্লাহর কাছে আলিম হইয়া যাওয়া, তারপরে দুইটা দায়িত্ব যদি আমি পালন করতে পারি তখন এই বৈরী পরিবেশেও আমি আমার এই আবহাওয়ার বিপরীতে চল নেওয়ালা আমিও থাকতে পারবো এবং একটা সমাজকে আমি এই বৈরী হাওয়ার বিরুদ্ধে চল নেওয়ালা বানাইতে পারবো। পরবর্তী দুইটা দায়িত্ব, একটা দায়িত্ব হইল নিজেরা হকের উপর অটল থাকতে হবে, কোন অবস্থায় কোন বাতিলের সাথে আপোষ করা যাবে না, যে কোন কিছুর বিনিময়ে বাতিলের সাথে আপোষ করা যাবে না, নিজে হকের উপর মুস্তাহকাম থাকতে হবে, নিজে মজবুত থাকতে হবে হকের উপর। প্রথম দায়িত্ব, যে সহজ ব্যাপার না, যে সমাজের বেশিরভাগ মানুষ হকপন্থী এই সমাজে হকের উপরে অটল থাকা কোনো ব্যাপার হই না, কিন্তু যে সমাজের বেশিরভাগ মানুষ বাতিলপন্থী ক্ষুধাদ্রোহী মানবতা বিরোধী কাজে লিপ্ত এই সমাজে নিজে নিজে হকের উপর থাকা সহজ ব্যাপার নয়, হাদিসে আছে জ্বলন্ত আঙ্গার হাতে নিয়ে বসে থাকার মতো হকের উপরে অটল থাকা কঠিন হবে। এই দুই নম্বর কঠিন দায়িত্বটা হল আলেম সমাজের প্রথম দায়িত্বটা যারা পালন করতে পারছেন তাদের জন্য, নিজেরা হকের উপরে অটল থাকতে হবে, কোন ছিদ্র দিয়ে যেন বাতিল আমার মধ্যে প্রবেশ না করে, কোন কিছুর বিনিময়ে কোন বাতিলের সাথে যেন আমি আপোষকামী না হই। এই প্রথম দ্বিতীয় দুই নম্বর দায়িত্ব নিজেকে এইভাবে ইস্পাত কঠিন বানিয়ে নিতে হবে বাতিলের মোকাবেলায়। তিন নম্বর দায়িত্ব হল আমি যখন হকের উপর অটল থাকব, আমি যতদিন থাকব, আমার বিবি যতদিন থাকবে, আমার বাচ্চা যতদিন থাকবে, ততদিন আমার পরিবারটা রক্ষা হল। কিন্তু সমাজে যদি এই জিনিসটা প্রচারের কোন ব্যবস্থা আমি না করি, আমি যখন মরে যাব তখন আমার ছেলেটা থাকবে হকের উপর, আমার ছেলেটা যখন মারা যাবে তখন আর কেউ আমার ঘরের মধ্যে আর কেউ থাকবে না হকের উপর। আমি আছি, আমার বিবি আছে, আমার বাচ্চা আছে, হকের উপর আমরা মজবুত, কিন্তু হকটাকে সমাজে টিকাইয়া রাখার কোন ব্যবস্থা আমি করি নাই। আমি মারা গেলে আমার হক, আমার ঘরের একজন হকপন্থী সদস্য শেষ হইল, আমার বিবি মারা গেলে আরেকজন হকপন্থী সদস্য শেষ হইল, আমার ছেলে মারা গেলে হকপন্থী সদস্য এই ঘরে তিনজন ছিল, তিনজন খতম হয়ে গেল। এরপর থেকে আমার নাতিও দিনদার হবে না, এরপরের নসল যা আছে একটাও দিনদার হবে না। এইলো আমার ঘরের ভিতরের অবস্থা। আর বাইরের অবস্থা, বাইরের অবস্থা এমন হবে যে যদিও অগত্যা আমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানিয়ে যাওয়ার ব্যবস্থা করে যাইতে পারি, ছেলেরে যদি আমি দিনদার পরিবারে বিয়ে করাই, ছেলের সন্তানদেরকেও যদি আমি দিনদার বানিয়ে থুয়ে যাই, তাহলে আমি মরে গেলে আমার পরিবারটা বদ্দিন হবে না, আমার পরিবারটা দিনদার থাকবে ঠিক, কিন্তু এই আমার পরিবারের সদস্যরা ঘর থেকে বাড়িয়ে চলবে কার সাথে? আমার ছেলের ঘরের নাতি বিয়া করাইবে কার ঘর? আমার ছেলের ঘরের নাতনি বিয়া দিবে কোন ছেলের কাছে? ওইটা তো বাতিল। কাজেই পরবর্তী নসলটা, আমার পরের নসলটা ঠিক রইল, এর পরের নসল ঠিক থাকবে না। কাজেই হক রে চিরস্থায়ীভাবে জিন্দা রাখার জন্য ওলামায়ে কেরামের তিন নম্বর দায়িত্ব হইল যে সমাজেও হকটা চালু করার ব্যবস্থা, হকের দাওয়াত অব্যাহত রাখা, হকের দাওয়াত অব্যাহত রাখা। তিন দায়িত্ব এই বৈধি পরিপরিষে ওলামায়ে কেরামের তিন দায়িত্ব, একটা হইল, প্রথম রইল আল্লাহর কাছে নিজেকে আলিম হিসাবে স্বীকৃতি মানে সাব্যস্ত করে নেওয়া, দুই নম্বরটা হইল নিজেরা নিজে এবং নিজের পরিবার পরিজন বিবি বাচ্চাকে নিয়ে হকের উপর অটল থাকা, বাতিলের সাথে আপোষকামী না হওয়া, আর তিন নম্বর হইল আমি এবং আমার পরিবারবর্গ বিদায়ের সাথে সাথে সমাজ থেকে যেন হক বিদায় হয়ে না যায়, এই জন্য সমাজের মধ্যে হকের দাওয়াত চালু রেখে যাওয়া। এই তিন দায়িত্ব পালন করলে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ হকের উপর থাকবে। বিভিন্ন হাদিস আল্লাহ রাসূল বলছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা লা ইখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। এই ধরনের বিভিন্ন আলফাজের দ্বারা হাদিস আছে, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবেই। এই একটা দল যে কিয়ামতের উপরে হকের উপরে থাকবে, এই তিনটা দায়িত্ব পালন করতে ওয়ালা উলামায়ে কেরামের অবদানে থাকবে, এদের কুরবানিতে থাকবে। এই তিন দায়িত্ব পালন যারা করতে পারবে তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হক থাকবে একদল। এই তিন দায়িত্বের কোন একটা দায়িত্ব যে পালন করবে না তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে না। এই মর্মে আর এক হাদিস আল্লাহ রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এই এলেমটাকে বহন করবে সকল যুগের একদল নিষ্ঠাবান আলেম, সকল যুগের একদল। তাহলে এই হাদিসের দ্বারা পরিষ্কার হইল যে সকল যুগেই একদল হক্কানি উলামায়ে কেরাম থাকবে। আর এক হাদিসে তো পরিষ্কার আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আও কাল আলা দালালা, আমার সমস্ত উম্মত গুমরাহির উপর এক ঐক্যবদ্ধ হবে না, বেশিরভাগ মানুষ গুমরা হইয়া গেল, একদল মানুষ হকের উপরে সবসময় থাকবে। কাজেই একদল হক্কানি আলেম সবসময় থাকবেন, এদের দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। গুলু করনেওয়ালা, সীমা লঙ্ঘন করনেওয়ালারা এই এলিমের মধ্যে যে সমস্ত বিকৃতি সাধন করবে, এই বিকৃতি থেকে এলিমটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, বিকৃতি সাধন থেকে এলিমকে তার যথাস্থানে ফিরাইয়া এনে দিবে একদল হক্কানি ওলামায়ে কেরাম সর্বযুগে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন, আর অযোগ্যরা যে বন্নামি করে অযোগ্যদের বন্নামির থেকে এই এলিমটাকে নিরাপদ করে দিবেন একদল হক্কানি ওলামায়ে কেরাম সর্বযুগের। ওয়া তাবিলাল জাহিলিন, একদল মূর্খরা অপব্যাখ্যা করে এই এলিমের, এই মূর্খদের অপব্যাখ্যা থেকেও এই এলিমটাকে নিরাপদ করে দিবেন একদল হক্কানি ওলামায়ে কেরাম। এই যে তাহরিফ থেকে নিরাপদ করা আর ইয়া করা, ইন্তেহাল আল মুক্তিলিন বাতিল পন্থীদের এই ভণ্ডামির থেকে এলেমকে নিরাপদ করা, বা তাবিল আল জাহিলিন মূর্খদের অপব্যাখ্যা থেকে এলেমকে নিরাপদ করা, এইগুলি তিন নম্বর দায়িত্বের অন্তর্ভুক্ত করে দাওয়াতের হকের দাওয়াত চালু রাখা। এই হকের দাওয়াত সর্বদা আমাদের চালু রাখতে হবে। মোটামুটি আগাগোড়া খোলাসা কথা হইল যে কিয়ামত পর্যন্ত হক দুনিয়াতে টিকে থাকবে, একদল হকপন্থী মানুষ থাকবে, একদল হকপন্থী আলেম থাকবে, কিন্তু তিনটা দায়িত্ব পালন করনেওয়ালা আলেমদের কুরবানির বিনিময়ে থাকবে। এক দায়িত্ব হইল আমরা আল্লাহর কাছে নিজেদেরকে আলেম হিসাবে স্বীকৃতি লাভ করতে হবে, দ্বিতীয় দায়িত্ব হল হকের উপর নিজেরাও অটল থাকতে হবে, তৃতীয় দায়িত্ব হল হকের দাওয়াত চালু রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا النبي مولانا محمد وعلى اله وصحبه وسلم تفضل وتفضل وتفضل الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله আমাদের এখানে বসার কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই আলোচনার জীবনে আমল করার বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে সত্যিকারের আলেম হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তোমার দরবারে আলেম হিসেবে স্বীকৃতি লাভ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ হকের উপর অটল থাকার বাতিলের সাথে আপোষহীন হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ হকের দাওয়াত এবং বাতিলের প্রতিবাদ সফল সর্বদা সারা জীবন পর চালাই দেবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দেগানরে হেদায়ত করো, মুর্দেগানরে নেজাত দান করো। ইয়া আল্লাহ যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত রকমের আশানিয়া হাত তুললাম উঠাইলাম প্রত্যেকের নেক বাসনার কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমরা পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদের সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বর্ষিত হোক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.